السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে কোরআনের একটি পরিভাষা বা কিছু পরিভাষা যাওয়ার ব্যাপারে, যেতে কিভাবে বলেছেন, এক এক জায়গায় যেতে বলেছেন এক এক রকম ভাবে। আর যাওয়া আমরা জানি, কখনো ছুটে যাওয়া হয়, কখনো তাড়াহুড়ো করে যাওয়া হয়, আর কখনো ধীরে সুস্থে যাওয়া হয়, ধীর শান্তভাবে। যেমন নামাজে গেলে কিভাবে যেতে হয়, শান্তভাবে, যেমন আপনি ভদ্রতার সাথে। দেখবেন ভদ্রলোক তারা কিন্তু ছোটাছুটি করে না, এই যারা পোলাপান টাইপের তারাই ছোটাছুটি করে। কোরআন কিন্তু কোথাও বলেছে ছুটে যাও। আচ্ছা, আর এক প্রকার যাওয়া হয় প্রতিযোগিতা, আপনার আগে আমি যাব, আপনাকে আগে যেতে দেবো না, এ হচ্ছে প্রতিযোগিতামূলক যাওয়া। তো আল্লাহ তাআলা কোরআনে এই ভাষাগুলো তিনি মানে প্রয়োগ করেছেন, মানে তিনি বলেছেন তার বাণী কোন ক্ষেত্রে কিরকম, আমরা খালি আজ খেয়াল করব। প্রথমত, রুজি সন্ধানের জন্য কিভাবে যাবেন, রুজি সন্ধানের জন্য কিভাবে যাবেন আপনি। যাওয়া আবার দুরকম, এক হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, আর এক হচ্ছে চেষ্টা করা, তাই না, যেটা রূপক অর্থে যাওয়া। আর রুজি সন্ধানের জন্য যেতে হবে না বাড়িতে বসে রুজি পাবেন? হ্যাঁ, যেতে হবে, ঘর থেকে বের হয়ে যেতে। অবশ্য অনেকে ঘরে বসে ব্যবসা করে, সেটা আলাদা কথা, আজকাল মোবাইলেই ঘরে বসে ব্যবসা হয়, সেটা আলাদা কথা। কিন্তু মানে কোন রকম চেষ্টা অবশ্যই করতে হবে, বেশ বিনা চেষ্টাতে আপনার রুজি আসবে না, তাওয়াক্কুল করে বসে থাকলে রুজি আসবে না, বরং তাওয়াক্কুলের সাথে তাদবীর চাই। তাকদীর আছে কিন্তু সঙ্গে তাদবীর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যদি তোমরা লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলে, যদি তোমরা প্রকৃত পক্ষে আল্লাহর উপরে ভরসা করতে, লা রুজিকতুম, তোমাদেরকে সেই রকম রুজি দেওয়া হতো, কামা তুরজাকু তাইরু, যেমন পাখিকে রুজি দেওয়া হয়, যেমন পাখিকে রুজি দেওয়া হয়, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, খালি পেটে বের হয়ে যায় সকাল বেলায় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। যদি পাখি বাসায় বসে থাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাহলে পাখিকে খেতে পাবে না। চলেন, কিভাবে যাবেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুনান ফামশু ফি মানাকিবিহা, ফামশু, ইয়ালা এমশি এমশি, এমশি মানে কি, যাও চলো, মাসি মানে হচ্ছে চলা। আপনাদের মাঝে মাঝে একটা পার্ক হয়েছে, তার নাম দিয়েছে কি জানেন, চলার জায়গা মামসা, ওই যে মহিলাদের হাঁটার জন্য জায়গা করে দিয়েছে, তা কি বলছে সবাই, মামসা। হয়তো অনেকে মানুষ জানে না যে মামসা মানে কি, মামসা মানে হচ্ছে চলার জায়গা, চলার জায়গা বানিয়ে দিয়েছে। তো মাসি ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা ওর দিক দিগন্তে চলো, বিচরণ করো, ওয়াকুলু মির রিজকিহি, আর তার রুজি ভক্ষণ করো। তার মানে বিচরণ না করলে রুজি ভক্ষণ করতে পারবে না, করো। ওয়া ইলাইহি নুশুর, জেনে রেখো তার দিকেই কি করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, পুনরুত্থান হতে হবে, পুনরুত্থান তো হবেন মরার পরে। এখন কিভাবে আপনি যাবেন, কি বলা হলো, এমসে চলা, একে বলা হয় সাধারণ চলা, এখানে তাড়াহুড়ো নেই, এখানে প্রতিযোগিতা নেই, কিছু নেই, সাধারণভাবে স্বাভাবিকভাবে আপনি রুজি অনুসন্ধান করবেন। তাড়াহুড়ো করে রুজি পাওয়া যাবে, রুজি আপনার কি করা আছে, বন্টন করা আছে, বন্টন করা আছে, কয় কয়ভাবে, কয় দিনে, তিন দিনে বন্টন করা আছে, তিন তিনবার বন্টন করা আছে। সারা বিশ্ব রচনার 50,000 বছর আগে বাদশার রুজি আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, আবার যখন উনি মায়ের পেটে ছিলেন মায়ের পেটেও তার রুজি নির্ধারিত করে দিয়েছেন, আবার যখন সবে বরাত না সবে কদর, সবে কদরের রাত গেছে, সেই সবে কদরের রাতেও আল্লাহ তাআলা আবার এই বছরের রুজি কোথায় কি আছে, বন্টন করা আছে। যতই লাফাঝাপা আপনি করেন কি হবে, লাফাঝাপাতে কোনো লাভ নেই, যতটুকু বিতরিত আছে, যতটুকু নির্ধারিত আছে, যতটুকু বন্টিত আছে ততটুকু পাবেন। মনে করেন এখানে এই মসজিদের ওপরে আপনার এখানে যতগুলো লোক আছে এক একটা বস্তা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং যার যে বস্তা নাম লিখে দেওয়া হয়েছে, এই বস্তাতে 5 লাখ, ওই বস্তাতে 8 লাখ, ওই বস্তাতে 10 লাখ, ছুটে এসে বলো ভাই যার যার বস্তা, এইভাবে লগি দিয়ে খোঁচা মেরে সে তার নিজের সোনার রৌপ্য বা সোনার স্বর্ণ মুদ্রা পরবে ঝনঝন করে, সেটা তুমি নিতে পারবে। এবার আপনি ছুটে ছুটে ছুটছেন, আমি আগে নেবো, লাভ আছে? বাদশা যদি ছুটতে সবার আগে আসে তো বিলালের থেকে বেশি পাবে, নাকি যেটুকু তার নির্ধারিত রাখা আছে ওর বরাত বস্তাতে ততটুকু পাবে? এখানে লাভ আছে ছোট তাড়াহুড়ো করে? কোনো লাভ নেই। অতএব চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টার মাঝে এমন ভাবলে হবে না যে আমি যদি এই করি তাহলে আমি এইটা হবে না, একটা কারণ রুজি বন্টন করা আছে, আপনাকে ভাগ্যে বিশ্বাস করতে হবে। আর এতে কি যায়, এই ব্যাপারটা কি জানেন, যাতে করে আপনার যেটা পাওয়ার নয় সেই পাওয়াটা না পেয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত না হন, নিরাশ না হন, হতাশ না হন। তার জন্য বলা হয়েছে বান্দা থামো, আল্লাহর রাস্তায় বের হও, রুজি অনুসন্ধান করো, এমনকি নামাজ পড়ার পরেও কি করো, ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু, মসজিদে বসে থাকো নামাজ শেষ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে থাকো না, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে পড়ো, আর কি করো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, বের হতে হবে। কিন্তু বের হবেন কিভাবে, এই ভরসা রেখে যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে রুজি রেখে লিখে রেখেছেন, আমি সেটা পাবো, আমাকে এইভাবে নিতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর জিকির করতে, তাই না? যাই হোক, এখানে কিন্তু বলা হয়েছে স্বাভাবিকভাবে চলতে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসতাবতিউর রিজক ফাইন্নাহু লাম ইয়াকুন আবদুন ইয়ামুতু হাত্তা ইয়াবলুগাহু আখিরু রিজকিহি ওয়া হুয়া লাহু, ফাত্তাকুল্লাহ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ مِنَ الْحَلَالِ وَتَرْكِ الْحَرَامِ। কি বলছেন, তোমরা রুজি সন্ধানের ব্যাপারে জলদিবাজি করো না, জলদিবাজি করে লাভ নেই। পৃথিবীতে কোন বান্দায় তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ রুজি অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যেটা আছে নিয়ে যাও মরো, আপনি পাবেন, আপনি না খান আপনার ছেলেরা পাবে, কিন্তু আপনার যে ভাগ্যে যেটা নির্ধারণ করা আছে সেটা আপনাকে নিয়েই মরতে হবে। অতএব রুজি সন্ধানে তোমরা আল্লাহকে ভয় করো এবং রুজি সন্ধানে মধ্যবর্তী পন্থা অবলম্বন করো, আজমিলু ফিতালাব, সুন্দর ও স্বাভাবিক বৈধ পথ অবলম্বন করো, হালাল উপায় গ্রহণ করো। দেখছেন, হালাল উপায় গ্রহণ করো এবং হারাম উপায় বর্জন করো। আপনি দেখছেন এই যে হাটে যদি আমি অবৈধভাবে না করি তাহলে আর পাবো না, খবরদার এটা ভাববেন না, আপনি হারাম উপায়ে আপনি যদি গ্রহণ করেন তাহলেই পাবেন, এটা না, আপনি ভাগ্যে থাকলে আপনি হালাল উপায়ে সেটা পাবেন। লোকে ঘুষ দিয়ে পাচ্ছে তো আপনি ঘুষ দেবেন বলেই আপনি পাবেন তা নয়, যদি আপনার ভাগ্যে থাকে ঘুষ না দিয়েও পাবেন, এটা বিশ্বাস রাখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূহি আও রূহি أن نفسا لن تموت حتى تستكمل أجلها وتستوعب رزقها فاتقوا الله وأجملوا في الطلب ولا يحملن أحدكم استبطاء الرزق أن يطلبه بمعصية الله فإن الله تعالى لا ينال ما عنده إلا بطاعته। তার মানে জিবরিল আমার হৃদয়ে প্রক্ষিপ্ত করেছেন যে কোন আত্মাই তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ আয়ু এবং রুজি পূর্ণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং রুজি সন্ধানে মধ্যবর্তী পন্থা অবলম্বন করো, সুন্দর ও স্বাভাবিক বৈধ পথ অবলম্বন করো, রুজি আসতে দেরি দেখে তোমাদের কেউ যেন আল্লাহর অবাধ্য হয়ে তার সন্ধানে উদ্বুদ্ধ না হয়, ছটফটে না করে, তাড়াহুড়ো না করে, আর আসছে না তাদের ঘুষ দিয়ে দে হারাম পথে চল হয়ে যাবে, এইরকম যেন রুজি আসতে দেরি দেখে, চাকরি হচ্ছে না হন্যে হয়ে সার্টিফিকেট নিয়ে কত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে কত ওটাকে কি বলে যে মানে লোকের ওসিয়ত কারো চিঠি নিয়ে ঘুরে ঘুরে চাকরি হয় না, ছটফটানি ধরছে, শুধু ছটফটানি তার নয় যারা মানুষ করছে তাদেরও ধরে, বাড়ির লোকের, আরে অমুকে চাকরি হয়ে গেল, অমুকে চাকরি, তুই কি করলি, তুই কি পড়লি, তুই চাকরি পাস না কেন? বাড়ির মানুষও ক্ষিপ্ত হয়ে ওঠে, কেন চাকরি পাস না, আর এই বেচারি ছুটি বেড়াচ্ছে, কত চেষ্টা করছে, বলে ঘুষ দে, ঘুষ দিলে কি হবে, এই কর সেই কর, অবৈধ পথ অবলম্বন করলে তুমি এটা করো না, রুজি আসতে দেরি দেখে তুমি ছটফটানিতে পড়ো না, ছটফট করো না, রুজি আসতে দেরি দেখে তোমাদের কেউ যেন আল্লাহর অবাধ্য হয়ে তার সন্ধানে উদ্বুদ্ধ না হয়, যেহেতু রুজি আল্লাহর হাতে, তাই না, রুজি আল্লাহর হাতে, ফাবতাকু ইনদাল্লাহি রিজক, আল্লাহর কাছে রুজি চাও, আর তা বাধ্য না হয়ে অর্জন করা যায় না, আল্লাহ তাআলার বাধ্য না হয়ে তার কাছে যা আছে তা অর্জন করা যায় না, আল্লাহর হাতে রুজি আছে, আল্লাহর কাছ থেকে পেতে হলে আল্লাহর অবাধ্য হয়ে রুজি পাওয়া যাবে না। আপনি বলেন হুজুর কত অসত পায়, বিশাল বিশাল ধনী হয়ে যাচ্ছে, বড় লোক হয়ে যাচ্ছে, তারা পাচ্ছে কি করে, আল্লাহ তাআলা তাদেরকে দেন এবং ঢিল দেন, এ কথা আপনারা জানেন যে কখনো কখনো রুজি না দিয়ে কি করে, মানুষকে পরীক্ষা করা হয়, দেখে তারপরে আপনার কাউকে অনেক অঢেল দিয়ে, সে যোগ্য নয় কিন্তু অঢেল দিয়ে, বিশেষ করে কাফের দেখে তাদেরকেও পরীক্ষা করায়, তাই না, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, তো পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য ভাবতে হবে, কিন্তু আপনি খবরদার হারাম পথে, হুজুর ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে না, ঘুষ দিয়ে পাওয়া যায় না, ঘুষ না দিলে পাওয়া যায় না, ঘুষ না দিলে পাওয়া যায় না, কোনো হুজুর কি বলবে, হ্যাঁ ঘুষ দাওনি চাকরিটা নাও, ওরা মনে করে ফতোয়া জিজ্ঞেস করে যে হুজুর খালি বলুক ঘুষটা দিয়ে চাকরি নাও বাস, না কেউ বলবে না, ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, এটা সবাই বলবে, তুমি কিভাবে চাকরি নেবে স্বাভাবিক পথে, স্বাভাবিক পথে যদি না পাও, আর ভাগ্যে থাকলে পাবেই, ভাগ্যে থাকলে পাবে, আল্লাহর উপরে ভরসা করো, অনেকে দরখাস্ত দেয়, বুঝলেন, দরখাস্ত দেয়, দরখাস্ত দেয়, দরখাস্ত দিয়ে এখানে ওখানে কত অফিসে যায়, কত জায়গায় যায়, কিন্তু আসল জায়গায় দরখাস্তটা দেয় না, বাসেন আমদার বাদশার কাছে দরখাস্ত দেয় না, এই মন্ত্রীর কাছে দেয়, এ দরবারে দারোয়ান, দারোয়ানের কাছে দেয়, ওই কি বলে প্রহরীর কাছে দেয়, ওই দফাদারের কাছে দেয়, কিন্তু বাদশার কাছে সরাসরি দরখাস্তটা দেয় না, এটা ভুল না, দরখাস্ত তাকে কোথায় দিতে হবে, সুমহান বাদশার কাছে আগে দরখাস্ত দাও, তারপরে সেই দরখাস্ত নিয়ে মানুষের কাছে যাও, মানুষের হাতে রুজি নেই, কার হাতে রুজি আছে, আল্লাহর হাতে, রুজির চাবি কাটিয়ে আল্লাহর হাতে, তার কাছে দরখাস্তটাকে দাও, তারপর মানুষের কাছে যাও, তাই না, আমরা সাধারণত এইভাবে যখন বাড়ি থেকে বের হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনাকে মনে করিয়ে দেবে, আপনি দেখছেন আমার সার্টিফিকেট আছে, আমি ভালো নম্বর পেয়েছি, আমার চাকরি হয়ে যাবে, সমস্যা নেই, আরে আমার কি আছে ওটাকে কি বলে ব্যাক, কি বলে ওটাকে, আমার ব্যাকিং আছে, ব্যাকিং, আমার ব্যাকিং আছে, আমার অমক কি বলে পার্লামেন্টের মেম্বার, তারপরে মন্ত্রী, মন্ত্রী ছেলে আমার বন্ধু, আমার চাকরি হয়ে যাবে, আপনি পরোয়াই করলেন না, কিন্তু মুমিন যখন সে ঘর থেকে বের হবে চাকরির খোঁজে, তখন সে কি বলে বের হবে, যদিও আল্লাহর কাছে আগে না আছে, আল্লাহ আমার একটা চাকরি, হালাল রুজির ব্যবস্থা করে দাও, মনে করুন চাইল না, আল্লাহ হাম্মাদ ফেনি বি হালালিকান হারামিক ও আগ্নি নিবে ফাবলিক আম্মান সেওয়াক, আপনি বললেন না, কিন্তু বাড়ি থেকে যখন বের হওয়ার সময় আপনার কি বলতে হয় এটা মনে রাখেন, তাহলে অন্তত পক্ষে আপনি বুঝতে পারবেন যে আমি যেখানে যাচ্ছি তার আগে কোথায় যেতে হবে, কি বলতে হবে বাড়ি থেকে বের হওয়ার সময়, বিসমিল্লাহ, তারপর তাওয়াক্কাল তো আল্লাহ আকবার, তাওয়াক্কাল তো আল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, যেখানে আপনি যাচ্ছেন ব্যবসাতে যাচ্ছেন, ব্যবসায় লাভ হবে না হবে না, কোথা থেকে আসবে ব্যবসার লাভ, ওখান থেকে আসবে, তাই না, আপনি চাকরি খুঁজতে যাচ্ছেন, চাকরি খোঁজা, আপনি চাকরি পাবেন না পাবেন না, ও কোন মন্ত্রীর বেটা আর কোন কেউ পারবে না, কোথেকে আসবে, অর্ডার ওখান থেকে আসবে, অতএব দরখাস্তটা ওখানে আগে দিয়ে রাখতে হবে, বেশ, সুতরাং হারাম পথ অবলম্বন করলে হবে না, বৈধ পথ অবলম্বন করতে হবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আব্দা কামা ইয়াতলুবুহু আজালু, মানুষ মানুষকে তার মৃত্যু যেমন খুঁজে বেড়ায়, পিছে পিছে বেড়ায়, মৃত্যুর কোন নিঃশ্বাসে বিশ্বাস আছে, নিঃশ্বাসে বিশ্বাস নেই, ফেসবুকে দেখলাম একজন লিখেছে একটা ছেলে চাকরি পেয়েছে, বুঝলেন, তার ছেলে আছে, তারপর স্ত্রী আছে, চাকরিটা পেয়েছে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছে, আর কি আনন্দ, কি খুশি বলুন তো, যদি মাসে 20,000 কি 30,000 কি 50,000 টাকা বেতন হয়, আর আপনাকে বলে যাও তোমার চাকরিটা হয়ে গেছে, কাল থেকে জয়েন করো, আহা কি খুশি না হবে, বেচারি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ভাবলো আগে বউকে জানাই, এখন এখন তো বুঝতে পারছেন ছেলে মেয়েদের বাপ মা হয়তো আছে, বুঝবো না নেই, কিন্তু আগে কাকে জানাতে হবে? আগে ম্যাডামকে জানাতে হবে, আগে মাই ডিয়ারকে জানাতে হবে, এই শুনছো চাকরিটা হয়ে গেল। বলছে ফোন কানে নিয়ে বউকে লাগিয়ে কথা বলতে বলতে আসছে খুশির সাথে, আবেগের সাথে, যে এবার আমাদের দুঃখ কষ্ট সব মোচন হবে, আমাদের বাবুকে এবার আমরা ভালো করে মানুষ করতে পারবো, শোনো এবার আমাদের জীবন যেই বলা আর বন্ধ, কি একটা শব্দ হলো বন্ধ, হ্যালো হ্যালো হ্যালো আর কোনো শব্দ নেই। পাবলিক তার টেলিফোন তুলে বলছে এটা কে তোমার? বলছে এটা আমার স্বামী। বলছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো, নিঃশ্বাসে বিশ্বাস আছে? নিঃশ্বাসে বিশ্বাস নেই। তুমি চাকরি করবে, তুমি বড় লোক হবে, তুমি এই উন্নতি করবে, কিন্তু আল্লাহ তাআলা চাইবেন তবে। সুতরাং মৃত্যু যেমন মানুষকে খুঁজে বেড়ায়, তেমনি রুজি, তেমনি রুজিও মানুষকে খুঁজে বেড়ায়। আপনি যদি বলেন আমার দরকার নেই টাকা, টাকা আসবেই। অর্থাৎ দুনিয়া ওয়াহিয়া রাগিমা, আপনি দুনিয়া না চাইলেও দুনিয়া আপনার পিছু পিছু ছুটবে। বাদশা টাকা নাও, বাদশা না আমার দরকার নেই, না নাও, এমনি চলে আসবে। যেমন মৃত্যু খোঁজে তেমনি রুজি খুঁজবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন। অন্য হাদিসে আছে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবুহু আজালু, মৃত্যু যেমন মানুষকে খোঁজে তার থেকে বেশি তার রুজি তাকে খোঁজে। আল্লাহ আকবার, রুজি কোনোদিন আপনি ভাববেন না, তবে হ্যাঁ আপনার ভাগ্যে রুজি না থাকলে আপনি পাবেন না, যতটুকু আছে ততটুকুই আপনি পাবেন, এই কথা কথাই সত্যি। তারপর আরেকটা হাদিস আছে, লাওয়ান্না ইবনা আদামা হারুবা মিন রিজকিহি কামা ইয়াহরুবু মিনাল মাউত লা আদরাকাহু রিজকুহু কামা ইউদরিকুহুল মাউত, যদি কোনো আদম সন্তান সে তার রুজি থেকে পালাতে চায় যে আমি চাই না, আমি দুনিয়া আর চাই না, তো বলছে যে যদি এমন মৃত্যু থেকে সে পালাতে চায়, সেরকম যদি রুজি থেকে পালাতে চায় তো কোনো মতেই সে পালাতে পারবে না যেমন সে মৃত্যু থেকে পালাতে রাস্তা পাবে না। বুঝতে পাচ্ছেন? রুজি অবশ্যই আসবে। সুতরাং একে যে এ কাজে তাড়াহুড়ো করে কোনো কোনো দচিজ, একটা ফার্সিতে কবিতা আছে, দচিজ আদমি রা কসাদ জোরে জোর একে আবো দে না দিগার খা কে গোর। তার মানে দুটো জিনিস মানুষকে খুব মানে আকর্ষণ করে, টেনে নিয়ে বেড়ায়, টেনে নিয়ে বেড়ায়। সারা পৃথিবীর এখন তো খুবই সহজ, আপনার যেখানে মৃত্যু আছে আপনাকে সেখানে টেনে নিয়ে যাবে। এখানে আব্দুল সাত্তার বলে একটা লোক দ্বিতীয় প্রথম দিনে ডিউটি করতে গিয়ে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তাই না? মরতে পারলি না বাংলাদেশে? সেখানে বাড়ি ঘর বন্ধক রেখে জমি বিক্রি করে কয়েক লাখ টাকা খরচ করে সকালবেলায় এসে এখানে মাঝে মাঝে মরতে হতো? কাকে টেনে নিয়ে এসে? কে টেনে নিয়ে এসছে? তার মৃত্যু তাকে টেনে নিয়ে এসছে, মাঝে মাঝে তার মাটি হবে যেখানে তার মৃত্যু, সেখানে মৃত্যু তাকে টেনে নিয়ে যাবে। আমেরিকাতে মৃত্যু হলে কোনো একটা কারণ ঘটে আমেরিকা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, ওখানে গিয়ে তার মৃত্যু হবে। আর রুজিও তাই, রুজি আপনার যেখানে দেখছেন এখানে অবস্থা খারাপ হয়ে গেছে, এবার কি হবে হুজুর? কোনো চিন্তা নেই, রুজির মালিক আল্লাহ, যেখানে যাব সেখানে রুজি পাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, জিল্লাতের রুজি আছে, ইজ্জতের রুজি আছে। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে ইজ্জতের রুজি দাও, জিল্লাতের রুজি চাই না। জিল্লাত মানে তো বুঝছেন সম্মানের রুজি আর অসম্মানের রুজি, অসম্মানের রুজি আমরা চাই না, বরং ইজ্জতের রুজি চাই, হালাল রুজি চাই। আর জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিক ওয়াগনিনি বে ফাদলিকা আম্মান সিওয়াক। তাহলে এক প্রকার যাওয়া বুঝলেন, যে রুজি সন্ধানে গেলে কিভাবে যেতে হবে, তাড়াহুড়ো করে লাভ নেই। আচ্ছা, দ্বিতীয় কোরআনের বাণী শুনুন, নামাজের উদ্দেশ্যে কিভাবে যাবেন, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে কিভাবে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, বিশেষ করে জুমার দিন আমরা ব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, যখন আজান দেওয়া হবে তখন তোমরা কিভাবে যাবে, ফাসআউ, তখন দৌড়ে যাও। এখানে আল্লাহ কি বলছেন, ফাসআউ, সাই মানে কি দৌড়ে যাওয়া, কিন্তু দৌড়ে যাওয়া মানে কি ছুটতে হবে তা নয়, তা মানে কি সত্তর যাও, ত্বরান্বিত করো, মানে তাড়াতাড়ি করে যাও, কারণ আজান হয়ে গেছে, এবার কি হবে, খুতবা শুরু হবে, আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। অতএব আজানের সাথে সাথে আর দেরি করো না, যদি আজানের আগে এসেছো তো ভালো কথা, যদি আজানের আগে না এসে থেকেছো তাহলে কি করতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। আর তাড়াতাড়ি মানে ছুটে আসতে হবে তা না, তাড়াতাড়ি মানে মানে মনে আপনি আর দেরি করবেন না, কোনো কাজে গয়ংগচ্ছ করবেন না, এটা করি সেটা করি বা এই কথাটা বলে নিয়ে এক জায়গায় টেলিফোন করে নিয়ে এক জায়গায় ফেসবুকে লিখে নিয়ে, এসব না, কোন সম্পূর্ণ ঝঞ্ঝট ছেড়ে দিয়ে ওয়াজারুল বাই বলা হয়েছে সমস্ত ব্যবসা বাণিজ্য কি করে দাও, স্টপ করে দাও, বন্ধ করে দাও। তাহলে বোঝা গেল আল্লাহর জিকিরের জন্য যাবেন, বিশেষ করে যখন জুমার দিন নামাজের জন্য যাবেন তখন ফাসাও, তখন মনের ভিতরে যেন কি থাকে, তরান কি বলে তরা থাকে, তারান্বিত, আপনি তরান্বিত হবেন, আপনার ভিতর থেকে কি থাকবে যে আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। এ নয় যে যেমন বললাম রুজি সন্ধানে যাবে, চল যাচ্ছি যাই আল্লাহ দিলে হবে না, এরকম না, বরং কি করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তিন নম্বর হচ্ছে জান্নাতের উদ্দেশ্যে যাওয়া। জান্নাতের উদ্দেশ্যে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ। সারিউ, সারিউ মধ্যে দুটো মানে আছে, আসরে, আসরে মানে কি আল্লাহ, সোরা আসরে তার মানে কি, আসরে আল্লাহ, সোরা মানে তাড়াতাড়ি, আর সারিউ মানে তাড়াতাড়ি করো। কিন্তু আর একটা মানে আছে, সারিউ মানে হচ্ছে পরস্পর তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি করতো, প্রতিযোগিতা করো, তোমার আগে কেউ যেতে না পারে। ঠিক আরেক জায়গায় আছে, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, সাবক, সাবক মানে হচ্ছে তুমি আগে হবে, যেন তুমি আগে যাবে, অন্যকে যেতে দিও না। সেই ক্ষেত্রে তুমি কি করো, হ্যাঁ প্রতিযোগিতা করো, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে তুমি চলো। এখানেও কিন্তু ওই পায়ে হেঁটে চলার কথা অর্থ নয়, চলার অর্থ হচ্ছে যে তুমি নেক আমল করো, এমন আমল করো যেন তুমি কি হবে, তুমি আগে জান্নাতে যাবে, আর আল্লাহ তাআলা ক্ষমা পাওয়ার জন্য তুমি তাড়াতাড়ি করো। এখন পাপ করেছে না, আচ্ছা ঠিক আছে তওবা করে নেব, আচ্ছা হজ করতে যাব, তখন মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে তখন কি, হ্যাঁ ইনশাআল্লাহ সোজা জান্নাতে চলে যাব, না এর জন্য অপেক্ষা করা যাবে না, বয়সের অপেক্ষা করা যাবে না। মোট কথা জান্নাতে যাওয়ার জন্য কিভাবে বুঝতে পারলেন, আর চার নম্বর যাওয়া হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে যাওয়া। এখানেও আল্লাহ কিন্তু যাওয়ার কথা বলেছেন, আল্লাহর উদ্দেশ্যে যেতে হবে। আল্লাহর উদ্দেশ্যে কিভাবে যাবেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পলায়ন করো। দেখছেন যাওয়া পার্থক্য আছে না, এক হলো সাধারণভাবে যাওয়া, এক হচ্ছে তাড়াতাড়ি যাওয়া, আর এক হচ্ছে প্রতিযোগিতার সাথে আগে যাওয়া, আর এক হচ্ছে পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়াটা কেমন হয়, আপনার পেছনে যদি বাঘ তাড়া করে, আপনার পেছনে সাপ তাড়া করে, আপনার পেছনে পুলিশ তাড়া করে, আপনার পেছনে সন্ত্রাসী তাড়া করে, তো আপনি কেমন করে পালাবেন, কেমন করে পালাবেন। কুকুর, শিকারী কুকুর জানেন তো, শিকারী কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা হরিণের পেছনে ছুটছে, হরিণের পেছনে ছুটছে কুকুর, কিন্তু এটা গল্প, এটা কিন্তু হাদিস বলছেন, অনেকে ভাববে হুজুর তো কুকুর কথা বলছে নাকি বা শরীরে কি কথা বলে, না না এটা গল্প। তো ছুটছে ছুটছে, ধরতে পারছে না, তো বলছে আরে হরিণ ভাই তোকে আমি ধরতে পারছি না কেন, বলে জানিস কেন, তুই ছুটছিস তোর মালিকের জন্য, আর আমি ছুটছি আমার জান বাঁচানোর জন্য, এই জন্যে তুই আমার নাগাল পাবি না, তুই তো মালিককে, আমাকে ধরে মালিককে দিবি, আর আমি নিজের জানকে বাঁচানোর জন্য ছুটছি, কার ছোটতে বেশি হবে। হ্যাঁ তো পালানোর জিনিসটা আলাদা, পালিয়ে যে আপনি বাঁচবেন, বাঁচার জন্য পালাতে হবে, তো আল্লাহর দিকে পালাতে বলা হয়েছে, আল্লাহ বলছেন আল্লাহর দিকে পালাও। তাহলে আল্লাহর দিকে পালাতে হলে কোত্থেকে পালাতে হবে, কিসে থেকে আল্লাহ পালাতে বলছেন, আল্লাহ নিজের কাছ থেকেই পালাতে বলছেন। কিরকম কথা, মায়ে, মা যখন বাচ্চাকে মারে তখন মা ছুটে পালা, বাচ্চা তো ছুটে পালানোর কথা তাই না, কিন্তু বাচ্চা ছুটে পালাই কথা, আহা ছুটে এসে মাকে জড়িয়ে ধরে, মা যখন বাড়ি মারে ছুটে এসে বাচ্চা মাকেই জড়িয়ে ধরে, পালাবার পথ নেই মা ছাড়া। হ্যাঁ তাহলে ব্যাপারটা কি হলো, যে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ছোট, আল্লাহর ভয় করলে কার দিকে ছুটতে হবে, বাঘ দেখে বিপরীত দিকে ছোট, কিন্তু আল্লাহর ভয়ে, বাঘের ভয়ে বিপরীত দিকে ছোট, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ছোট। ইয়া আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নি লাকুম মিনহু নাযীরুম মুবীন, আল্লাহর রাসূল বলা হচ্ছে তুমি বলো তোমরা আল্লাহর দিকে পলায়ন করো, আমি তার পক্ষ থেকে প্রকাশ্য সতর্ককারী, পালাও, পালাও আল্লাহর আযাব থেকে পালাও। ওয়াবিকা মিনকা লা নাসসে সারান আলাইক, ওই যে আমরা বিতর নামাজে কুনুত পড়ি, কি বলি? আল্লাহুম্মা ইন্না নাউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া বিকা মিনকা লা নুহসি সানান আলাইক ওয়া বিকা মিনকা, তার মানে আমি তোমারই ওসিলায় তোমারই আযাব থেকে তোমারই কাছে আমি ছুটে যাচ্ছি, তোমারই কাছে পানাহ চাচ্ছি। অতএব আল্লাহর ভয়ে আমাদেরকে পালাতে হবে কোথায়? কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই যে মোটামুটি এই যাওয়ার কথা বলা হলো যে যাবেন কিভাবে, স্বাভাবিকভাবে যাওয়া, তাড়াহুড়ো করে যাওয়া, প্রতিযোগিতার সাথে যাওয়া আর পালিয়ে যাওয়া, এই কটা কথা আশা করি বুঝতে পেরেছেন। কোরআনে কথা বলা হয়েছে, ভাবলাম নেটে এসেছিল তো আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ হয়তো নিশ্চয়ই আমাদেরকে উপকৃত করবেন, আল্লাহ আমাদেরকে উপকৃত করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।